শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 17তম পাঠ। আজকে পাঠের মূল বাক্য হচ্ছে আপনি কোনটি সুপারিশ করছেন, বা আক্ষরিকভাবে আপনার সুপারিশ কোনটি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে একটি বইয়ের দোকানে এসেছে। দোকানের মাঙ্গা কমিক বইয়ের বিভাগে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে তাই আজ আমরা শুনব। তাহলে চলুন শুনে নেওয়া যাক 17তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে আপনি কোনটি সুপারিশ করছেন। আসুন এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না বলল, বাহ, এই বইটা তো বেশ ভালো। এটি হল মৃদু বিস্ময় বা আবেগ প্রকাশের শব্দ। কথাটিতে আছে কোন মানে এটা বা এই, এবং হোং অর্থাৎ বই। একসঙ্গে অর্থ দাঁড়াল এই বই। ই না মানে ভালো তো বা বেশ ভালোই। এখানে ই কথাটি একটি বিশেষণ যার অর্থ ভালো। না, এই পার্টিকেলটি বাক্যের শেষে বলা হয় নিজে নিজে মন্তব্য করার সময়। খুশি বা আনন্দিত মানে হল উড়িষি। কাজেই আমি নিজে আনন্দিত বোধ করলে বলতে পারি উড়িষি না, তাই না? হ্যাঁ, তাই। আন্না আরো বলল, আরে মোমোশিরোস, ওটা তো মজার বলে মনে হচ্ছে। আরে মানে ওটা বা ওই, মো হচ্ছে পার্টিকেল যার অর্থ ও, ওমোশিরোস মানে হল মজার বলে মনে হচ্ছে। মূল শব্দটি হচ্ছে ওমোশিরোই, মজার বা ইন্টারেস্টিং। এর লেজের অংশে থাকা ই বাদ দিয়ে সো যুক্ত করে পাওয়া যায় ওমোশিরোস। এখানে সো কথাটি কোন জিনিস চাক্ষুষ দেখে তার গুণাগুণ সম্পর্কে অনুমান প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আন্না বেশ কিছু মাঙ্গা কমিক বই খুঁজে পেল যেগুলো দেখে মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। সে ভেবে পাচ্ছে না কোনটা কিনলে ভালো হবে, তাই সে এ ব্যাপারে সাকুরার মতামত চাইল। সাকুরা সান, আপনার সুপারিশ কোনটি? ওসুসুমে মানে হল সুপারিশ। সাকুরা সান নো ওসুসুমে কথাটির অর্থ সাকুরা সানের সুপারিশ। নান দেসকা এর অর্থ মনে আছে নিশ্চয়ই, মানে হল কি। এরপর আজকের মূল বাক্য ওসুসুমে ওয়া নান দেসকা, আপনি কোনটি সুপারিশ করছেন। এটি বেশ দরকারি একটি কথা, তাই মুখস্থ রাখার চেষ্টা করুন। সাকুরা একটা বই হাতে নিয়ে সেটি আন্নাকে কিনতে বলল। করে বা দো, এটা কেমন? করে মানে হল এটা বা এই। দো কথাটির অর্থ এখানে হলে কেমন হয়। কারো মতামত জানতে চাইলে এই বাক্যটি ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, এই কথাটির পরে দেসকা উজ্জ্ব রাখা হয়েছে। নৈমিত্তিক বা অমার্জিত ভঙ্গিতে এভাবে বলা হয়ে থাকে। আন্না সাকুরার সুপারিশ করা বইটি দেখে বলল, হরর বা ভৌতিক কাহিনীর ক্ষেত্রে একটু অসুবিধে আছে। হোরা মানে হরর অর্থাৎ ভৌতিক বা ভয়ঙ্কর কাহিনী। এটি ইংরেজি থেকে ধার করা শব্দ। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক। চোত্ত কথাটির অর্থ হল একটু, সামান্য, কিছুটা ইত্যাদি। কোন প্রস্তাব পরোক্ষ এবং মোলায়েমভাবে প্রত্যাখ্যান করতে এই কথাটি প্রায়ই বলা হয়ে থাকে। সেক্ষেত্রে চোত্ত শব্দটির পরে অসুবিধা বা অপারগতার বিষয়টি সরাসরি না বলে সাধারণত উজ্জ্ব রাখা হয়। এভাবে উজ্জ্ব রাখার ফলে এই প্রত্যাখ্যানের বিষয়টি রূঢ় শোনায় না। কাজেই আমাকে কি অপছন্দের কোন জিনিস সাধলে তা প্রত্যাখ্যান করার জন্য আমি বলব চোত্ত। এবার চলুন আরো একবার শুনে নেওয়া যাক 17তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল ওসুসুমে ওয়া নান দেসকা, আপনি কোনটি সুপারিশ করছেন। কোনো হোন ই না あれも面白そう。さくらさんのおすすめは何ですか？ これはどう？ ホラーはちょっと。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখলাম ওমোশিরো সো, ইন্টারেস্টিং মনে হচ্ছে। অনুমান প্রকাশের সময় এই কথাটি বলা হয়। এই ধরনের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করতে হয় তা বিস্তারিত জানতে চাই। আসুন টিচারকে জিজ্ঞেস করি। টিচার বললেন, একটু আগে বলা হলো ওমোশিরোসো, অর্থাৎ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ঠিক একইভাবে যে কোনো বিশেষণ পদের সঙ্গে সো কথাটি যুক্ত করে দৃষ্টি বা শ্রবণলব্ধ অনুমান প্রকাশ করা যায়। ১৩তম পাঠে আমরা জেনেছি জাপানি ভাষায় দুই রকম বিশেষণ আছে। এর একটি হল ই বিশেষণ, যাদের শেষ অংশে থাকে ই, যেমন ওমোশিরোই অর্থাৎ মজার বা ইন্টারেস্টিং, এবং ইসোগাশি ব্যস্ত। আরেক ধরনের বিশেষণকে বলা হয় না বিশেষণ, কারণ কোন বিশেষ্য পদের আগে বসলে এই বিশেষণের সঙ্গে না কথাটি যুক্ত হয়। এই ধরনের একটি বিশেষণ হচ্ছে হিমা, ব্যস্ততাহীন। অনুমান প্রকাশক এই সো পার্টিকেলটি ই বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার সময় এদের শেষে থাকা ই সিলেবলটি বাদ পড়ে এবং তার স্থলে সো বসে। উদাহরণস্বরূপ ইসোগাশি, ব্যস্ত, এই কথাটি হয়ে যায় ইসোগাশি সো, অর্থাৎ ব্যস্ত দেখাচ্ছে বা মনে হচ্ছে। না বিশেষণের ক্ষেত্রে কোন পরিবর্তন ছাড়াই এদের পরে সো জুড়ে দিতে হবে, যেমন হিমা অর্থাৎ ব্যস্ততাহীন কথাটি হয়ে যাবে হিমা সো, ব্যস্ততাহীন দেখাচ্ছে বা মনে হচ্ছে। এবার নাবাচক বাক্যে সো কথাটির ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। ই বিশেষণের ক্ষেত্রে শুধু ই অংশের পরিবর্তে জুড়ে দিন কুনাসাসো, যেমন ইসোগাশি, ব্যস্ত, এটি হয়ে যাবে ইসোগাশিকুনাসাসো, ব্যস্ত দেখাচ্ছে না বা মনে হচ্ছে না। না বিশেষণের ক্ষেত্রে এদের পরে জুড়ে দিন দেবা নাসাসো, যেমন হিমা, ব্যস্ততাহীন কথাটি হয়ে যাবে হিমা দেবা নাসাসো, অর্থাৎ ব্যস্ততাহীন দেখাচ্ছে না বা মনে হচ্ছে না। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। শারমিন সান, শুনে বলুন তো এর জন্য জাপানি শব্দটি কি? আশ্চর্য, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আসলে জাপানি ভাষায় একেবারে নিঃশব্দ পরিবেশ বা পরিস্থিতি বোঝানোর জন্য একটি ধন্যাত্মক শব্দ আছে, শিং। গ্রন্থাগারে সাধারণত নিরবতা বজায় থাকে, এরূপ পরিবেশ বোঝাতে বলা হয়ে থাকে শিং। আবার ধরুন আপনি একটি জোক বললেন অথচ শুনে কেউ হাসল না, এই পরিস্থিতিকেও বলা হবে শিং। খুব বিব্রতকর ব্যাপার। আচ্ছা, এবার পরের কথাটি শুনে দেখুন তো এর অর্থ জানা আছে কিনা। জুরারি, জুরারি, এবার হাল ছেড়ে দিলাম। এটি দিয়ে বোঝানো হয় কিভাবে লোকজন বা জিনিসপত্র সারিবদ্ধভাবে অবস্থান করছে। যেমন ঘরের ভেতর বইগুলো রাখা আছে সারিবদ্ধভাবে, অর্থাৎ জুরারি। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ শিং এবং জুরারি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, বইয়ের বড় দোকানগুলোতে ক্রেতাদের জন্য পিসি টার্মিনাল থাকে। সেই কম্পিউটারের মাধ্যমে ক্রেতারা জেনে নিতে পারেন যে তাদের কাঙ্ক্ষিত বইটি আছে কিনা এবং থাকলে তা কোথায় আছে। এটা বেশ সুবিধাজনক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল আপনি কোনটি সুপারিশ করছেন। আন্না বেশ খুশি, সে একটি লাভ কমেডি মাঙ্গা বই কিনেছে। আগামী পর্বে আমরা জানব কোন ঘটনার অভিজ্ঞতা হলো তার। তাহলে আবার দেখা হবে মাতা ওয়াইশিমাশো।